আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুরবানি সম্পর্কিত বিক্ষিপ্ত কিছু মাসলা মাসাইলের মধ্যে একটা ছিল জবাইয়ের মশলা, জবাই করা, কুরবানি জবাই করা এবং তার গোশত বিতরণ করা। প্রথমে বলে রাখি, গোশতকে যদি মাংস বলা হয় তাহলে কি গোশত মাকরুহ হয়ে যায়? অনেক লোকের ধারণা আছে যে মাংস বলা যাবে না, কারণ মাংসরা হিন্দুরা বলে, মাংস মানে হচ্ছে মায়ের অংশ, মায়ের অংশ মাংস। আমাদের শিক্ষিত মানুষ যারা আছে, শাহ আলম মাংস বানান কি? হ্যাঁ হ্যাঁ, তারপরে দন্তস্য। আর মায়ের অংশ অংশ বানান কি? তালবস্য। তাহলে যারা এই কথাটা বলছে তারা নিশ্চয়ই জাহেল, মূর্খ। মায়ের অংশ মাংস নয়, তাহলে তো তালবস্য দন্তস্য হতো না, তাই না? যেমন এক জাহেল এক মূর্খ বলছে, মাজারে গেছে আর কি, একটা মানে অমুসলিম, ওটা কি বলে, সাধু মাজারে গেছে, বলছে আপনি তো অন্য ধর্মে, তো এখানে মাজারে এসে কি কি জন্য এসছেন মাজারে? তো বলছে দেখো মাজার মাজার মাজার মাজার। তাহলে মাজার মাজারে তো নয়, আসলে মাজার হচ্ছে আরবি শব্দ, জিয়ারা থেকে মাজার, কিন্তু ওর ব্রেনে যেটা এসেছে সেটা মনে করে আমরা ব্যাখ্যা করছি। যেমন অনেকে প্রশ্ন আসে, হুজুর বউকে তো মা বলা যাবে না, আমার বউয়ের নাম তো সালমা, আমি ডেলি কতবার সালমা মা করি, তাহলে তো সমস্যা আছে না? আরে ভাই, চিন্তা মনে চিন্তা হাটের লোক সই কোথায়, কি আজিব আজিব, মানে মানুষের চিন্তা এমন, মানে অবাক লাগে। পাড়াগ্রাম দিয়ে বেড়াতে গেছে তো দেয়ালের ওপরে ঘুঁটে দেয় না, ঘুঁটে, আমাদের পাড়াগ্রামের মেয়েরা ঘুঁটে দেয় দিয়ে আগুনে, মানে উনুনে জ্বালায় ভাত রান্নার জন্য। তো শহর থেকে বেড়াতে গেছে, ও চিন্তা করছে যে গরুটা দেওয়ালে উঠলো কি করে, কি করে ওখানে গোবর গেল দেওয়ালে, কি করে গরুটা উঠলো, বুঝতে পারছেন? তো এই শ্রেণীর মানুষ কিছু আছে, খাম খাতে এসব করে। যাই হোক, কি বললাম তাহলে, মাংস বলা চল, মাংস বাংলা শব্দ, ভাত, ভাতকে ভাতই বলবো না, ওরা ভাত বলে আমরা ভাত বলবো না, তাহলে কি বলবে বলো? পানি, পানি জল, জল যদি কেউ বলে তো হ্যাঁ, বেশিরভাগ ব্যবহৃত হচ্ছে পানি আমাদের। আর হিন্দুস্তানি পানি বেশি ব্যবহার হয় না জল বেশি ব্যবহার হয়, জল কম ব্যবহার হয় পানি বেশি ব্যবহার হয়। পানি বেশিরভাগ লোক হিন্দি এবং উর্দুওয়ালারা সব পানি বলে, পাকিস্তানে পর্যন্ত পানি বলে, তাই না? আর অমুসলিমরা পর্যন্ত পানি বলে, কিন্তু বাংলাতে মুশকিল হচ্ছে যে অমুসলিমরা কি বলে, জল বলে। তো যদি কেউ জল বলে দেয় তাহলে কি তার মানে অশুদ্ধ হয়ে যাবে পানিটা, মাকরুহ হবে? এই ভারী মুশকিল। তো যদি গোশতকে মাংস বলা হয় তো অনেকে বলে না মাংসটা হচ্ছে ওদের যেটা কাটা আর গোশত হচ্ছে জবাই করা, না না না, হারাম গোশত হয় না, শুয়োরের গোশত বলা যাবে না, নাকি শুয়োরের মাংস বলতে হবে? যাই হোক, মোট কথা কিছু লোকের এরকম আছে, বুদ্ধি ঠিক না। আর একটা বুদ্ধি আছে, মানুষ বলছে জিলহজ মাসের চাঁদ উঠে গেলে আর কিছু জবাই করা যাবে না, খালি কোরবানির পশু কোরবানির দিনে জবাই করতে হবে, তার আগে যদি বিয়াই আসে বিয়াইয়ের জন্য মুরগি জবাই করা যাবে না, কিংবা যে কসাইরা গরু জবাই করে মানে কি বলে ছাগলের গোশত বা ইত্যাদি জবাই, ছাগল ইত্যাদি জবাই করা যাবে না, ভুল ধারণা। আপনার প্রয়োজন পর্যন্ত আপনি কোরবানির আগের দিন পর্যন্ত জবাই করতে পারেন, তাই না? কোরবানির দিনে কোরবানি জবাই করবেন, এমনকি আকিকা যদি সপ্তম দিন হয় 9 তারিখ তো আপনি জবাই করবেন না, নিশ্চয়ই করবেন। তো এটাও একটা ভুল ধারণা। কোরবানি এক হচ্ছে ইবাদত যা নির্ধারিত সময় ছাড়া অন্য সময়ে সিদ্ধ হয় না। কোরবানি কদিন করতে হয় বাসন আমদার, কদিন চলে করতে, কদিন করা চলে, মোট তিন দিন না চার দিন? হ্যাঁ, মোট চার দিন। এটাও একটা ভুল ধারণা, মনে করে তিন দিন, তিন দিন নয় চার দিন, কারণ 10 তারিখ 11 তারিখ 12 তারিখ 13 তারিখ কদিন হলো? চার দিন হলো। এই চার দিনই কোরবানি করা, তারপরে কোরবানির টাইম পাস হয়ে গেলে আর কোরবানি করা যাবে না। কিন্তু আকিকার টাইম কবে? সপ্তম দিনে। তো যদি সপ্তম দিন পার হয়ে যায় তাহলে কি ওই কোরবানির মতো আর করা যাবে না? অনেকে মনে করে যে ওটাও কোরবানির মতো সপ্তম দিনেই করতে হবে, পার হয়ে গেলে আর করা যাবে না, কিন্তু করা যাবে, তার দলিল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতের পরে নিজের আকিকা দিয়েছেন, এটা সহিহ হাদিসে আছে। আর ইমাম হাসান বাসরিও বলেছেন যে যদি তুমি জানো তোমার আকিকা দেওয়া হয়নি, তুমি তোমার তরফ থেকে আকিকা করো। তো এই ক্ষেত্রে আকিকার সাথে কোরবানির পার্থক্য আছে। বেশ, নামাজের কোরবানি জবাই কখন হবে? কোরবানি জবাই হবে নামাজের আগে না পরে? কোরবানির দিনে যদি কেউ নামাজের আগে জবাই করে তাহলে কোরবানি সিদ্ধ হবে না, মানে সেটা কোরবানি হবে না, আবার নামাজের পরে জবাই করতে হবে। কোরবানি জবাই নিজের হাতে ভালো নাকি হুজুরকে দিয়ে করানো ভালো? যদি নিজে পারেন, জান শক্ত হয়, অনেকে তো রক্ত দেখে, বুঝতে পারছেন তো, রক্ত দেখে, যেমন আমার রক্ত দেখে মাথা ঘোরে, তো মুশকিল। সেই হিসাবে যদি অন্যকে দিয়ে করান তো করানো যাবে, তবে নিজের হাতে হচ্ছে উত্তম। কোন মহিলা যদি কোরবানি দেয় তো মহিলা নিজের হাতে কোরবানি করতে পারে না পারে না? পারে, মহিলাও কোরবানি করতে পারে যদি সে পারে শক্ত হয় তবে। আচ্ছা, কোরবানি জবাই করার সময় যে জিনিসটা লক্ষ্য করতে হবে সেটা কি? প্রথমত পশুর প্রতি দয়া করতে হবে। মানে জবাই করতে যাচ্ছি দয়া, হ্যাঁ, জবাই করার সময় ইন্নাল্লাহ কাতাবা আল-ইহসান ফি কুল্লি শাই, তাই না? ফাইজা কাতালতুম ফা আহসিনুল কিতলা ওয়া ইজা যাবাহতুম ফা আহসিনুজ যিবহা। তার মানে প্রত্যেক জিনিসে আল্লাহ তাআলা ইহসান, অনুগ্রহ লিপিবদ্ধ করেছেন, এমন কি হত্যা করার সময়ও আপনার এহসানের সঙ্গে হত্যা করতে হবে, এবং জবাই করার সময়ও এহসানের সঙ্গে জবাই করতে হবে, যেন আরামসে জবাইটা হয়ে যায় এবং আরামসে জান চলে যায়। সেই রূপ ব্যবস্থা নিয়ে জবাই করতে হবে যাতে পশুর অধিক কষ্ট না হয় এবং সহজেই তা প্রাণ ত্যাগ করতে পারে। জবাই যেন খুব তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে হয়, কিন্তু খুব তীক্ষ্ণ ধারালো হলে আবার ছোট ছোট পশু হলে বা পার হয়ে যাবে, সে খেয়াল রাখতে হবে যেন পার হয়ে না যায়। আচ্ছা বাদশাহ আমদার, মুরগি জবাই করতে গিয়ে যদি মাথাটা, মানে মাথা আর ধর আলাদা হয়ে যায়, তো মুরগিটা খাওয়া হালাল হবে না হারাম হবে? আর যদি ইচ্ছা করে কেউ করে তাহলে কি হারাম হয়ে যাবে? এটা মানে খেলাফ হবে কিন্তু হারাম হবে না, তাই তো? তো যদি অনিচ্ছাকৃত মাথাটা পার হয়ে যায়, মানে আলাদা হয়ে যায় দেহ থেকে, তাহলে কোনো সমস্যা নেই। কিন্তু তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে তাড়াতাড়ি যাতে জবাই করা হয় সেই রকম শক্তির সাথে জবস্থল গলায় পেঁচাতে হবে যাতে তাড়াতাড়ি জবাই হয়। পশুর বিনা কষ্টে খুব শীঘ্রতার সাথে যাতে প্রাণ বধ হয় সেটাই হচ্ছে উদ্দেশ্য। ব্যাস, বদ্ধ পশুর সামনে ছুরি শান দেওয়া উচিত না। মানে যে পশুটাকে জবাই করবে তার সামনে আপনি ছুরি শান দিচ্ছেন, সে বুঝতে পারছে যে আমাকে জবাই করবে, এটা ঠিক না, আড়ালে করেন। এটা দেখেন এহসানের মধ্যে পড়ছে। আর জবাই যখন করবে কেউ, সে যেন তাড়াতাড়ি করে, যেহেতু পশুর চোখের সামনে ছুরি ধার দেওয়াতে সে চকিত হয়, যা বাঞ্ছিত নয় এবং দয়াশীলতার প্রতিকূল। একে অপরের সামনে জবাই করা ঠিক না, একটা পশুর সামনে আর একটা পশু পরপর পরপর নিয়ে এসে জবাই করছেন, এটাও ঠিক না, এটাও হচ্ছে বেদর্দি, বেরহমি। তার মানে আপনার অনুগ্রহ এবং দয়াশীলতার পরিপন্থী, ছেচড়ে জবাইস্থলা টেনে আনছেন আর ছেচড়ে ছেচড়ে নিয়ে আসছেন। এবার না এলে উপায় কি আছে? তো ছেচড়ে ছেচড়ে যদি না হয় তাহলে আরামসে নিয়ে আসেন, আর না হয় তো শেষকালে নিরুপায় হলে আলাদা কথা। কোরবানি যদি উট হয়, কোরবানি যদি উট হয় অথবা এমন কোন পশু হয় যাকে আয়ত্ত করা সম্ভব নয়, তাহলে তাকে বাম পা বাঁধা অবস্থায় দাঁড় করিয়ে নহর করতে হবে। ওই যে নহর করা বলি না, ইয়াউমুন নাহার, এখান থেকে ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। নাহার মানে ওই যে বুকে বর্ষা মেরে আঘাত করে যেটাকে বধ করা হয়, এটা উট, উটকে শোয়ানো কঠিন আছে, তাই না? তাকে উট শুয়ে ধুয়ে ধরে রাখা কঠিন আছে। তেমনি যদি কোনো গরু হয় শোয়াতে পারছেন না, তো ওইভাবে নহর করা যাবে বুকের কাছে এই জায়গাতে আপনার বর্ষা আঘাত করে। ব্যাস, পশু বাম কাতে শোয়াতে হবে। কোন কাতে? বাম কাতে শোয়াতে হবে। কিন্তু যদি অসুবিধা হয় ডান কাতে শুয়েও জবাই করা যায়, যাতে আসলে বাম কাতে শোয়াইলে কি হয়, ছুরিটা ডান হাতে ধরা সুবিধা হয়। যদি আপনার অসুবিধা হয় আপনি ডান কাতে শুয়ে করতে পারেন। পশুর গর্দানে এক প্রান্তে পা রেখে জবাই করা মুস্তাহাব। আর যদি লোক থাকে, বেশি লোক ধরে আছে, তো পা রাখার সমস্যা নেই, কিন্তু পা যদি আপনার লোক কম হয় তো পা রেখে আপনি জবাই করবেন, যাতে করে পশুটা নড়াচড়া না করতে পারে এবং নিজের ক্ষতি না হতে পারে। যাতে পশুকে অনায়াসে কাবু করা যায়, কিন্তু গর্দানের পিছন দিয়ে পা মুচড়ে ধরা, দেখবেন অনেকে দড়ি বেঁধে এইভাবে মুচড়ে ধরে, এটা ঠিক না। এটা কি হবে? এটা রহমের বা দয়াশীলতার খেলাফ হবে। জবেহকালে পশুকে কোন মুখে শোয়াতে হবে? পশ্চিম মুখে, কেবলা মুখে শোয়ানোর কথা আছে, কিন্তু হাদিস সহি না। এই জন্য যদি পশ্চিম মুখে না হয় তাতে সমস্যা নেই, জরুরি নয় যে পশ্চিম মুখে শোয়াতে হবে বা পশ্চিম মুখে করে জবাই করতে হবে। জবেহকালে আল্লাহর নাম নিতে হবে, কি বলে? বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কি বলে আল্লাহর নাম নেওয়ার কথা বলেছেন সূরা ৬ নম্বর সূরা ১১৮ নম্বর আয়াতে এবং ১২১ নম্বর আয়াতে। আর বিসমিল্লাহর সাথে আল্লাহু আকবার যুক্ত করা মুস্তাহাব, বিসমিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার। অবশ্য এর সঙ্গে কবুল করার দোয়া ছাড়া অন্য কিছু অতিরিক্ত করা জায়েজ নয়, বিধেয় নয়। যেমন তাহলে কি বলতে, বিসমিল্লাহ আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। বেশ ভালো করে দোয়াগুলো শুনে রাখবেন। কোরবানি কেবল নিজের তরফ থেকে হলে কি বলতে হবে, কেবল নিজের তরফ থেকে কি বলতে হবে, বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাক আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, বাস এতটুকু বলতে হবে। আর নিজের এবং পরিবারের তরফ থেকে হলে কি বলতে হবে, যে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল ইন্না হা আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাক আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলি বাইতি। আর তাকাব্বাল মিন তরফ থেকে কোরবানি, আর যদি অন্যের তরফ থেকে হয় অপরের নামে হয় তাহলে বলতে হবে তাকাব্বাল মিন শাহ আলম ওয়া আহলি বাইতি, কিংবা শুধু শাহ আলম। আর যদি মৃত ব্যক্তির নাম স্মরণ করেন, মানে ওতে সামিল করেন, তাহলে কি বলতে হবে, আল্লাহুম্মা মিন আহলি বাইতি হাইয়ান ও মাইয়েতান, হাইয়ান ও মাইয়েতান। যদি আরবি মুখস্থ করতে কষ্ট হয় তো বাংলায় নিয়ত করবেন, যে আল্লাহ এটা আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের জীবিত মৃত সকলের পক্ষ থেকে বিসমিল্লাহি আল্লাহু আকবার আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। বুঝতে পারলেন? এবারে এই সময়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা বিধেয় নয়, যে এই সময় দরুদ পাঠ করা এটা বিদাত হবে। যেমন বিসমিল্লাহর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, শুধু বিসমিল্লাহ বলতে হবে। আর কি বলে, এই যে একটা লম্বা দোয়া আছে কোরবানি ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাহ, কি কি লম্বা দোয়া আছে, এই দোয়ার হাদিসও সহিহ নয়, অতএব ওই লম্বা দোয়া আপনাকে পড়তে হচ্ছে না বা হবে না। আর নামগুলো পড়া, যদি নাম পড়তে হয় তো গরুকে শোয়াবার আগে, পশু শোয়াবার আগে, গরুকে শোয়াবার আগে নামগুলো নেন। গরুকে শুয়ে ধরে ধরে আছেন আর নাম পড়ছেন, অমক অমক অমক অমক শাহ আলম বাদশাহ কাজল অমক তমক, না এতে কি হবে, কষ্ট পাচ্ছে। নাম যদি পড়ার দরকার হয়, আল্লাহ তাআলা কি নামগুলো জানেন না, কেন দরকার, কে বেশ দরকার হয় তো শোয়াবার আগে পড়ে না, তারপরে শুয়ে সাথে সাথে কি করো, হ্যাঁ আল্লাহুম্মা তাকাব্বাল মিনহুম বিসমিল্লাহি আল্লাহু আকবার। বেশ জবে হট ঠিক অব্যবহিত পূর্বে কাছাকাছি সময়ে বিসমিল্লাহ পাঠ জরুরি, যদি দেরি হয়ে যায় তাহলে আবার নতুন করে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়তে হবে। বিসমিল্লাহ যে পশুর জন্য পড়া হয়েছে সেই পশুরকে জবাই করতে হবে, অন্য পশু কিন্তু জবাই করা যাবে না, অন্য পশুর জন্য আলাদা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, ব্যাস। আর জবে হওয়ার পরে কোনো দোয়া নেই। জবে হতে খুন বহা জরুরি, মানে জবেটা করবেন যাতে খুন বয়ে যায়। আর এই ক্ষেত্রে চারটি অঙ্গ কাটা জরুরি, গলার চারটে অঙ্গ, শ্বাসনালী, খাদ্যনালী এবং দুই পাশে দুই মোটা শিরা। শ্বাসনালী খাদ্যনালী পাশাপাশি থাকে, আর দুই পাশে যে মোটা শিরা থাকে সেই চারটে, এই চারটে জিনিস আপনার জবে হোক মানে কাটা দিতে হবে। প্রাণ ত্যাগ করার পূর্বে পশুর কোনো অঙ্গ কেটে কষ্ট দেওয়া হারাম। এখন প্রাণ গেল না আর আপনি ওই যে পা গুলো কাটে না, শিরাগুলো কাটে, চামড়া ছাড়াতে শুরু করে, তাড়াহুড়ো করে, এটা জায়েজ না। কারণ এটা কি হয়, বেরাহমি বেদার্দি, তার মানে অনুগ্রহ এবং দয়াশীলতার পক্ষ কি বলে আপনার পরিপন্থী হয়। পশু পালিয়ে যাওয়ার ভয় থাকলেও ঘাড় মটকানো যাবে না, জবাই করার পর ঘাড় মটকে দেয় অনেকে, এটাও ঠিক না। তাহলে হুজুর হাঁস, হাঁস যদি ঘাড় মটকে না দিত নেমে যাবে পুকুরে, সে আবার তেড়ে ধরা মুশকিল। ঠিক আছে, একটা ঝুড়ি কিংবা কিছু চাপা দিয়ে দেন, জবাই করার পরে চাপা দিয়ে দেন যাতে পালিয়ে না যায়। এ নয় যে ছেড়ে দেবেন পুকুরে, তারপরে সে আবার খুঁজে পাওয়া যাবে না, তাই না? তো অনেকে এরকম করে কিন্তু ঠিক না, ঘাড় মটকানো ঠিক না, বরং চাপা দিয়ে আপনি রেখে তার জান যাওয়ার অপেক্ষা করতে পারেন। বেশ, জবাই করে ছেড়ে দেওয়ার পর অসম্পূর্ণ হওয়ার ফলে কোনো পশু যদি উঠে পালিয়ে যায় তাহলে তাকে ধরে পুনরায় জবাই করতে হবে, নতুবা কিছু পরে সেই এমনিতেই মৃত্যুর দিকে ঢলে পড়লে আর পরে তাহলে তা হালাল হয়ে যাবে। আচ্ছা, জবেহ করার জন্য পবিত্রতা বা জবেহকারীকে পুরুষ হওয়া শর্ত নয়, যেমন আগে বললাম মহিলাও জবাই করতে পারে, আর মহিলা যদি মাসিক অবস্থায় থাকে তবুও জবাই করতে পারবে। আর পুরুষ মহিলা যদি সহবাসজনিত বা স্বপ্নদোষজনিত কারণেও না পাক থাকে তবুও জবাই করতে পারবে, জবাই করার জন্য পবিত্র হওয়া শর্ত না। কি পবিত্র হওয়া শর্ত বাদশাহ নামদার? অন্তর পরিষ্কার, অন্তর পবিত্র হওয়া দরকার। অন্তর পবিত্র কিসে হয়? তৌহিদে হয় এবং নামাজে হয়। যদি তৌহিদবাদী না হয়, মুশরিক হয়, বেনামাজি হয়, তাহলে তার অন্তর নাপাক। তার জবে হোক খাওয়া হালাল না, নামাজির ব্যাপারে তো মতভেদ আছেই। তো বাহ্যিক পবিত্রতা শর্ত নয়। যেমন মাথায় টুপি নেয় অনেকে, আবার জবাই করার সময় মাথায় টুপি, টুপি না থাকলে গামছা জড়িয়ে নেয়। হ্যাঁ, এসব জরুরি না। মাথা খুলে রাখাও, খুলে রাখাও চলবে বা খুলে রেখে জবাই করা চলবে। জবে হোক করার আগে কোরবানির পশুকে গোসল দেওয়া, তার খুর ও শিঙ্গে তেল দেওয়া, খুব তরিবত করে। কোরবানির গরু মায়ের বসাতে হবে, খুব চুলগুলো আঁচড়ে দেয়, কি কি নানা রকম গা মুছে দেয়, এসবগুলো বাড়াবাড়ি, এসবগুলো হচ্ছে বাড়াবাড়ি। অনেক জবাই করার পর যে রক্ত বয়ে যায়, এই রক্ত খাওয়া হারাম, তাই না? ওই রক্ত, জমাট রক্ত যদি ভেজে খাওয়া হয়, অন্য এক জাতে খায়, খ্রিস্টানরা খায়, তাই না? আমরা মুসলমানদের জন্য হালাল না, কিন্তু ওই রক্তে অনেকে পা দেয়, বলে কোরবানির রক্ত পায়ের কি রোগ ভালো হয়, দেয়ালে ছাপ দেয়, ছোড়াছুড়ি করে খেলা করে ইত্যাদি, এসব জায়েজ না, মোটেই জায়েজ না। চলেন কোরবানির গোশত বিতরণ কিভাবে করবেন। কোরবানির গোশত দাতার জন্য সুন্নত হলো যে সে তা খাবে, কোরবানির গোশত নিজে খাবে, আত্মীয়দেরকে খাওয়াবে এবং গরিব মিসকিনদেরকে সাদকা করবে। এই হচ্ছে তিনটে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বায়সাল ফাকির, খাও এবং অভাবগ্রস্তদেরকে ভক্ষণ করাও। আর হাদিসে আছে যে ইন্না কুন্না নাহাইনাকুম আন লুহুমিহা আন তাকুলুহা ফাওকা সালাস, প্রথমে ইসলামের শুরুতে অভাব ছিল, এই জন্য বলা হয়েছিল কোরবানির গোশত তিন দিনের বেশি খাওয়া যাবে না। তার মানে কি, ফেলে দেবে না, দান করে দাও। কিন্তু এখন তোমরা, এখন অবস্থা ভালো হয়েছে মানুষের, এখন তোমরা খাও, জমা রাখো, সাদকা করো। আর হাদিসের শব্দে তিজারত করো আছে। তিজারত করো মানে ব্যবসা করো না, এখানে তিজারত করো মানে আল্লাহর সঙ্গে তিজারত করো। কিভাবে হবে? দান করে, সাদকা করে, সাদকা করো। সুতরাং বুঝতেই পাচ্ছেন, ফাকুলু ওয়াদাখিরু ওয়া তাসাদ্দাকু, কোন কোন শব্দে ওয়া তাসাদ্দাকু শব্দ আছে, সাদকা করো। এই সব কোরআনের আয়াত ও হাদিসের ভিত্তি, হাদিসকে ভিত্তি করেই ওলামা বলছেন যে মোটামুটি কোরবানির গোশতকে তিন ভাগে ভাগ করা উত্তম। কাটাই কাটাই হুজুর, না না, কাটাই কাটাই দরকার নাই, একবারে যে কাটাই কাটাই মেপে করতে হবে তাও না, মোটামুটি তিন ভাগ করে এক ভাগ চলে যাবে কার কাছে, কাদের কাছে? গরিবদের কাছে। দুই ভাগ আপনি নেন, দুই ভাগ নিয়ে আপনি খান, আপনার আত্মীয় স্বজনকে খাওয়ান, জামাই বাড়ি পাঠান, বিয়াই বাড়ি পাঠান, কুটুম বাড়ি পাঠান, সমস্যা নেই, ঠিক আছে? তারপরে চলুন আরো কিছু মশলা। কেউ চাইলে সে তার কোরবানির সমস্ত গোশত না খেয়ে কি করতে পারে? বিলিয়ে দিতে পারে, সে খাবে না। যেমন আকিকা অনেকে দেয়, মাদ্রাসায় ছাগলটা দিয়ে দেয়, খেলো না নিজে, সমস্যা নেই, কিন্তু খেতে হয় না। খেতে অনেকে বলে আকিকার গোশত মা বাপ খেতে পায় না, ফালতু কথা, সবাই খেতে পায়, তাই না? তো যদি কেউ না খায়, পুরোটাই সাদকা করে দেয়, তাও তার জন্য জায়েজ আছে, সমস্যা নেই। আর খাওয়াটা তার জন্য ওয়াজিব নয়। অবশ্য কেউ কেউ বলছেন যে খেতে হবে, ওয়াজিব বলেছেন খাওয়া, যেহেতু আল্লাহ তাআলা বলছেন ফাকুলু মিনহা, খাও, তো অনেকে বলছেন যে এটা হচ্ছে মুস্তাহাব। যাই হোক, কোরবানি গোশত হতে কাফেরকে দেওয়া যাবে না যাবে? না, কাফেরকে দেওয়া যাবে। ইসলামের দিকে আকর্ষণ করার জন্য আপনি কোরবানির গোশত দান করতে পারেন। তবে আমার হোয়াটসঅ্যাপে একটা প্রশ্ন এসেছিল, বলছে হুজুর আমাদের ওখানে এক জাত আছে, তারা কোরবানির গোশত আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে মদ খায়, ওই গোশত রান্না করে আর মদ খেয়ে ফুর্তি করে, তাহলে কি হবে? যদি বুঝতে পারেন আপনার গোশত দিয়ে মদ খাওয়া ফুর্তি করা হবে, তাহলে আপনি খাওয়াবেন না। যদি আপনি জানতে পারেন আপনার দোকানে গুড় নিয়ে গিয়ে মদ বানানো হবে, তাহলে তাকে গুড় দেওয়া যাবে না। যদি আপনি মনে করেন যে আপনার কাছে দান সাদকা নিয়ে সে হারাম জিনিস কিনবে বা মানে হারাম কিছু করবে, তাহলে তাকে আপনি দেবেন না। যদি কেউ যদি মনে করেন যে আপনার কাছে চাঁদা নিয়ে গিয়ে তারা গান, লোটো গান, যাত্রা, থিয়েটার করবে, তাহলে আপনি চাঁদা দেবেন, ঠিক না? অতএব যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি দেবেন না। তিন দিনের অধিক কোরবানির গোশত খাওয়া যে বলা হলো, এটা নিষিদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু যদি কোনো জায়গায় দুর্ভিক্ষ থাকে, যেমন এখন কেরালাতে শুনেছেন বিশাল বান চলছে, সেই বন্যার সময়ে যদি কোরবানি এখন হয়, তা এখন তো বুঝতেই পাচ্ছেন সবাই মানুষের অভাব অভিযোগ আছে, অভাব আছে, তো এই সময়েও আপনি তিন দিনের বেশি রাখতে পারবেন না। মানুষকে দান করুন এবং নিজে খান, ওদেরকে দান করে দেন, তিন দিনের বেশি রাখা যাবে না। কোরবানি দাতা পশু জবেহ করার পর চুল, নখ ইত্যাদি কাটতে পারে। তবে এতে কোরবানি দেওয়ার সমান সওয়াব লাভ হবে এ কথা ঠিক নয়, যেমন আপনারা আগের দর্শে শুনেছেন। যে কোরবানি দিতে পারে না তারা মনে করে যে আমরা ভাই আমাদের সামর্থ্য নেই, একটা মুরগি কোরবানি দিই। মুরগি কোরবানি চলবে না? মুরগি কোরবানির কথা হাদিসে আছে, জুমার হাদিসে, তাই না? যে ব্যক্তি প্রথম ওয়াক্তে যায় সে উট কোরবানির সওয়াব পায়, দ্বিতীয় ওয়াক্তে গেলে গরু কোরবানির সওয়াব পায়, তৃতীয় ওয়াক্তে গেলে ছাগল কোরবানির সওয়াব পায়, চতুর্থ ওয়াক্তে গেলে মুরগি কোরবানির সওয়াব পায়। তাহলে মুরগি কোরবানি দেওয়া যাবে? না না না, মুরগানি মুরগি সদকা করার সদকা করার সওয়াব পাবে। এ নয় যে মুরগি কোরবানি করা যাবে, মাশাআল্লাহ, তাহলে তো ডিম কোরবানিও করা যায়, তাই না? ঠিক না? এটা হচ্ছে মুরগি কোরবানি করা, ওই দিনে মনে যদি কেউ মনে করে তাহলে বিদাত হবে। আচ্ছা, ওই দিনে কোরবানি আর একটা জিনিস করে, কিছু মানুষ আছে যে এই দশ দিন তারা পেলে পুষে বড় করে দিয়ে কোরবানি দিয়ে কোরবানি করে। বলুন তো কি বাজানামদা? কি দশ দিন পেলে পুষে বড় করে, তারপরে দশ দিন কোরবানির কোরবানি হওয়ার পরে বা কোরবানির দিনে জবাই করে, কি বুঝতে পারলেন না? দাড়ি দাড়ি দাড়ি, এই দাড়ি, এমনি তো নখ টক তো আছেই, তারা করে না, হারাম বলে করে না, কিন্তু দাড়ি সবসময় কাটা হারাম, তাই না? কিন্তু এরা মনে করে কি যে এই দশ দিন বা হারাম, বাকি কোরবানির দিনে জবাই করো, কোরবানি করো। তো দাড়ি কোরবানি নেই, দাড়িতে কোরবানি হয় না, কারণ দাড়ি চাঁচা হচ্ছে হারাম। আর এতে কয়েক রকমের পাপ আছে, যেমন দাড়ি চাঁচার পাপ, পাপ কাজের মাধ্যমে ঈদের জন্য সৌন্দর্য অর্জন করার পাপ, কোরবানির পশু জবেহ করার পূর্বে চুল দাড়ি কাটার পাপ ইত্যাদি। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা সঠিকভাবে কোরবানি পালন করতে পারি, ঈদের খুশি পালন করতে পারি, আর সেই সাথে হারাম কোনো কিছু করে যেন কোরবানি বা ঈদের খুশি উদযাপন না করি। আল্লাহুম্মা আমিন। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আর তাকবীর নিশ্চয়ই পড়ছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।